أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو الله رنامي ضاسيم ميم ضاسيم ميم تلك آيات الكتاب المبين এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আমি তোমার নিকট মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين فرعون দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদেরকে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে তাহাদেরকে নেতৃত্ব দান করিতে ও উত্তরাধিকারী করিতে ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون এবং তাহাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে আর ফিরাউন হামান ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকট তাহারা আশঙ্কা করিত মূসা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম শিশুটিকে স্তন্য দান করিতে থাকো যখন তুমি তাহার সম্পর্কে কোন আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষিপ করিও এবং ভয় করিও না দুঃখ করিও না আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইহাকে রাসুলদের একজন করিব فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين অতঃপর ফেরাউনের লোকজন তাকে উঠাইয়া লইল ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে অবশ্যই ফেরাউন হামা ও উহাদের বাহিনী ছিল অপরাধী وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون ফেরাউনের স্ত্রী বলিল এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর ইয়াকে হত্যা করিও না সে আমাদের উপকারে আসিতে পারে আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করিতে পারি প্রকৃত পক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين موسى جاننی ہدای অস্থির হইয়া পড়িয়াছিল যাহাতে সে আস্থাশীল হয় তজন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়াই দিত وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون সে মুসার ভগ্নীকে বলিল ইহার পিছনে পিছনে যাও সে উহাদের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্যপানে তাহাকে বিরত রাখিয়াছিলাম মুসার ভগ্নী বলিল তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট যাহাতে তাহার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে

মূসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষ দর্শীও ছিলে না وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين بستو আমি অনেক মানবগোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে তুমি তো মাদায়েনবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য আমি তো ছিলাম রাসূল প্রেরণকারী وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون موسى কে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্বে উপস্থিত ছিলে না বস্তুতই ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে দয়া স্বরূপ যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই যেন উহারা উপদেশ গ্রহণ করে فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين রাসূল না পাঠাইলে উহাদের কৃতকর্মের জন্য উহাদের কোন বিপদ হইলে উহারা বলিত হে আমাদের প্রতিপালক তুমি আমাদের নিকট কোন রাসূল প্রেরণ করিলে না কেন করিলে আমরা তোমার বিধান মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون অতঃপর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল উহারা বলিতে লাগিল মূসাকে যেরূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেইরূপ দেওয়া হইল না কেন কিন্তু পূর্বে মূসাকে যা দেওয়া হইয়াছিল তাহা কি উহারা অস্বীকার করে নাই উহারা বলিয়াছিল দুইটি জাদু একে অপরকে সমর্থন করে এবং উহারা বলিয়াছিল আমরা সকলকেই প্রত্যাখ্যান করি বল তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন কর যাহা পথ নির্দেশে এত উভয় হইতে উৎকৃষ্টতর হইবে আমি সে কিতাব অনুসরণ করিব فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين অতঃপর উহারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জানিবে উহারা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছাইয়া দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে যখন উহাদের নিকট ইহা আবৃত্তি করা হয় তখন উহারা বলে আমরা ইহাতে ইমান আনি নিশ্চয়ই ইহা আমাদের প্রতিপালক হইতে আগত সত্য আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম উহাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দের মোকাবেলা করে ও আমি উহাদেরকে যে রিজিক দিয়াছি তাহা হইতে উহারা ব্যয় করে وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ

সে বলিল এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি। সে কি জানিত না আল্লাহ তার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে যাহারা তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল, জনসংখ্যায় ছিল অধিক। অপরাধীদেরকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। قارون তার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাগজমক সহকারে, যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল আহা কারুনকে যেরূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত, প্রকৃতই সে মহাভাগ্যবান। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا ولا يلقاها الا الصابرون। এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তাহারা বলিল ধিক তোমাদেরকে, যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। অতঃপর আমি কারুনকে তাহার প্রাসাদ সহ ভূগর্ভে প্রতিত করিলাম, তাহার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করিতে পারিত এবং সে নিজ আত্মরক্ষায় সক্ষম ছিল না। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। পূর্ব দিন যাহারা তাহার মত হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল দেখিলে তো আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করিতেন, দেখিলে তো কাফিররা সফল কাম হয় না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। يا আখিরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাহাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না, শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون। যে কেউ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য রইয়াছে উহা অপেক্ষা উত্তম ফল, আর যে মন্দকর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দকর্ম করে তাহাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে। الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين। যিনি তোমার জন্য কুরআনকে করিয়াছেন বিধান তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া আনিবেন জন্মভূমিতে। বল আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথে নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين। তুমি আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে, ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ, সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين। তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেইগুলি হইতে বিমুখ না করে, তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون। তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকিও না, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল, বিধান তাহারই এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।